بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين لاک لاک شکر আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ সালাত ও সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকের খুতবা মিরাজুন নবীর উপরে বিষয় হচ্ছে নবীর মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সকল আশ্চর্য ঘটনা ঘটেছিল তার মধ্যে মিরাজের ঘটনা সবচেয়ে বেশি আশ্চর্যজনক এই আশ্চর্যজনক ঘটনার মধ্যে যারা মুসলমান তাদের জন্য ছিল পরীক্ষা আর যারা কাফের তাদের জন্য ছিল পরীক্ষা অন্যদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল আশ্বস্তি বা আশার বাণী এই মেয়েরাজ, এই ঘটনাবহুল অবস্থাকে মেয়েরাজ বলা হয়। আরবিতে মেয়েরাজ বলা হয় সিঁড়িকে, যে সিঁড়ি বেয়ে মানুষ নিচের দিক থেকে উপরের দিকে ওঠে তাকেই আরবিতে বলা হয় মেয়েরাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন রাত্রে। রাত্রের যাত্রা এবং রাত্রের ঘটনা, এগুলোকে আরবিতে বা হাদিসের পরিভাষায় বলা হয় ইসরা। এজন্য সূরায়ে বনি ইসরাইলের আরেকটি নাম হচ্ছে সূরায়ে ইসরা। ইসরা অর্থ হচ্ছে রাত্রের যাত্রা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রে যান, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের সফরগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি যোগে করেন। প্রথম আসমানে তিনি সিঁড়ি দিয়ে ওঠেন, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে তিনি সিঁড়ি দিয়ে ওঠেন। এই যে সিঁড়ির যাত্রা, এটাকে বলা হয় মেয়েরাজ। আর সিঁড়ি ছাড়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রাকে বলা হয় ইসরা। এটা ঐতিহাসিক বিভক্তি হলেও সাধারণ মানুষ সকল ঘটনাকেই মেয়েরাজ বলে জানে বা মেয়েরাজের ঘটনা বলেই জানে। এই মেয়েরাজ যখন হয় তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 51 বছর 9 মাস, আর নবুয়ত পাওয়ার ছিল 11 বছর 9 মাস। নবী হওয়ার 11 বছর 9 মাস পরে এই মেয়েরাজ হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের হিসাবে 51 বছর 9 মাস পরে এই মেয়েরাজ হয়। এই মেয়েরাজের ঘটনা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এবং আমাদের কাছে বিভিন্ন বর্ণনা বা সূত্রে এসেছে। সনদের সঙ্গে মেয়েরাজের এই ঘটনা পাওয়া যায় 120টি বর্ণনায়। এই 120টি বর্ণনার মধ্যে বর্ণনাকারী 42 জন এমন যারা নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা করেছেন, আর 120টি বর্ণনার মধ্যে মাত্র 42টি বর্ণনা সহিহ, আর বাকি অন্য বর্ণনাগুলো সহিহ নয়। এই 42 জন বর্ণনাকারীর মধ্যে 20 জন বর্ণনাকারী মক্কায় তখন ছিলেন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েরাজ হয়, আর 22 জন বর্ণনাকারী নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বর্ণনা শুনেছেন কিন্তু তারা এই মেয়েরাজের সময় মক্কায় ছিলেন না। বর্ণনা সমূহের মধ্যে 42টি বর্ণনা, তার মধ্যে 21টি বর্ণনা হচ্ছে সহিহ, আর 20টি বর্ণনাকে হাসান বলা যায়, তাও গ্রহণ করা যেতে পারে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য হচ্ছে তার মধ্যে 21টি। এভাবে বর্ণনার সকল হাদিসগুলো একত্রিত করলে পরে মেয়েরাজের যে ঘটনা সবচেয়ে বিশুদ্ধভাবে আমাদের সামনে ফুটে ওঠে, সেই বর্ণনাটি আজকে খুতবায় আমি অতি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রহমান। এই মেয়েরাজ যে হল, তখনকার পারিপার্শ্বিক অবস্থা কি ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তার চাচা। ব্যক্তিগত ব্যাপারেও তিনি তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। তার চাচার ভয়ে অনেক দুষ্ট লোকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করতে সাহস পায় নাই। এই চাচা নবুয়তের ১১ নম্বর বছরে মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাওয়ার পর যারা তার চাচার জন্য নবীর উপরে আঘাত করে নাই তারা মুক্ত হয়ে গেল। তারা দিন দিন ভাবছে এই নবীকে কেমন করে ঘায়েল করা যায়। তবুও তারা কিছুটা নিবৃত ছিল, যেহেতু তখনও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। মক্কাবাসীদের এমন কোন মানুষ নেই দুনিয়ার গরিব এই খাদিজাতুল কুবরার কাছে কোনো না কোনো ভাবে অর্থনৈতিকভাবে আর্থিকভাবে দায়বদ্ধ ছিল না। অতএব এই আর্থিক দায়বদ্ধতার জন্য মক্কার প্রতিটি মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাতির করত। আর এই খাদিজাতুল কুবরার খাতির তারা করত তারই জন্য অনেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার স্বামী হিসেবে অনেকে রাসূলকে বাধ্য হয়ে খাতির করত। চাচার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন, মারা যান। দুনিয়ার বুকে যে দুটো বাহ্যত সাহায্যকারী ছিলেন তারা দুইজন মরে যাওয়ার পর মক্কার মুশরিকরা মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নিল প্রথমে এই মুসলমানদের এক এক করে শেষ করতে হবে, এরপরে যখন এই মুসলমানদের নবী সাথী শূন্য হয়ে পড়বে তখন এমনি বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এলেন, আসতে পারছেন না, কুঁজো হয়ে আসছেন। রাসূলকে তার জামা খুলে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালানো হয়েছে, দাউ দাউ করা আগুনটি নিভিয়ে দেওয়া হয়েছে, চার হাতে পায়ে দড়ি বেঁধে আমাকে তুলে ওই অঙ্গারের উপরে শোয়ায় দেওয়া হয়েছে এবং আমার বুকের উপরে একটি মানুষ দাঁড়িয়ে চাপা দিয়েছে আর বলছে বাপ দাদার ধর্মে আবার ফিরে আয়। যখন আমি বিহুশ হয়ে গেছি ওরা বুঝতে পেরেছে আমার হুশ নাই, তখন আমাকে ওরা ছেড়ে দিয়েছে। মাতা নসরুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেছেন আল্লাহ আমাদের সাহায্য করবে, এভাবে যদি এক এক করে আমরা নিঃশেষ হয়ে যাই তাহলে আমাদের সাহায্য কবে আসবে, আর কেমন করে আমরা ঈমানকে টিকিয়ে রাখতে পারবো। এর কয়েকদিন পর কাফেররা ইয়াসার এবং তার স্ত্রী সুমাইয়াকে এবং তাদের সন্তান আম্মারকে গ্রেফতার করল। বলছে তাকে, তোমরা বাপ দাদার ধর্মে ফিরে আসো, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, যদি ফিরে না আসো তাহলে যে জাহান্নাম থেকে বাঁচবার জন্য মুহাম্মাদের ধর্মকে অবলম্বন করেছো এই দুনিয়ায় সেই জাহান্নামে তোমাদেরকে জ্বালিয়ে খতম করা হবে। এলান করে দেওয়া হলো সারা মক্কায় বাপ দাদার ধর্ম পরিত্যাগ করার জন্য এই দুনিয়ায় জাহান্নামের আগুন দেখে যাও, এই জাহান্নামের জ্বলন দুনিয়ায় দেখে যাও। আগুন জ্বালানো হল আম্মারকে, তার পিতা ইয়াসারকে, তার মাতা সুমাইয়াকে হাজির করা হলো, আর আগুন দেখানো হলো। হয় ওই আগুনে জ্বলবে, নতুবা বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে। কেউ রাজি হলেন না। সর্বপ্রথম 75 বছরের বৃদ্ধ ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে ওই আগুনের ভিতরে তারা ফেলে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের বিনিময়ে এই তিনটি ব্যক্তিকে কাফেরদের কাছ থেকে ছাড়িয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তারা ছাড়ে নাই। টাকা দিতে চেয়েছিলেন, অর্থ দিতে চেয়েছিলেন যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, তারা ছাড়ে নাই। দ্বিতীয় দিন 70 বছরের বৃদ্ধা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল, দুটি উটের উপরে তাকে বসিয়ে দিয়ে আবু জেহেল তার লজ্জাস্থানে বল্লম দ্বারা আঘাত করে তাকে শহীদ করল এবং আগুনের মধ্যে ফেলে দিল। শেষ দিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, বলল দেখো তোমার পিতা গিয়েছে পয়লা, তারপরে মা গিয়েছে, এরপরে তোমার পালা। তুমি যদি বাপ দাদার ধর্মে ফিরে না আসো তাহলে ওই আগুনেই তোমাকে জ্বলতে হবে, তুমি কি করতে চাও? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে আমি করব কি, আমি কি বাঁচবার জন্য ওদের কাছে অন্তত পক্ষে মুখে বলবো যে আমি বাপ দাদার ধর্মে ফিরে গেলাম, বেঁচে যাই, তারপরে যা হয় হবে। আবার স্থির হলেন যে না, এই কথা আমি বলতে পারি না। টাকা পয়সা কোন রকমের নিয়ে কাউকে তারা ছাড়ল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কিছুক্ষণের মধ্যেই আম্মারকে এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। চলে এলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে ফেলবার জন্য লম্বা একটি বাঁশের চড়ক গাছে বাঁধা হয়েছে এবং ওখানেই তাকে ফেলে দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক থেকে আসতে লাগলেন। কিছু লোক দেখতে পেল যে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাই জল্লাদদেরকে বলা হলো তাড়াতাড়ি ফেলে দাও, নতুবা আবার কোনো বিপদ হতে পারে। তাদের সেই কৌশল মতো আম্মারকে ওই আগুনের ভিতরে ফেলে দিল। রাসূল দূর থেকে দেখলেন, তিনি চিৎকার করে বললেন, ইয়া দারু কুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কামা, হে আগুন, তুমি একদিন ইব্রাহিমের জন্য শান্তি হয়ে গিয়েছিলে, নিভে গিয়েছিলে। ইয়া নার, হে আগুন, আজ আমি তোমাকে অনুরোধ করছি, বরদাম ওয়া সালামান আলা আম্মার, তুমি আজ নিভে যাও, শান্তি হয়ে যাও আমার এই সাথী আম্মারের জন্যে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এলেন, নিজের ডান হাত আগুনের ভিতরে দিয়ে আম্মারকে টেনে বের করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের এই ইতিহাস 70 বার বর্ণনা করেছেন, বলেছেন, আমার গায়ের কাপড়ের একটি তুলো পর্যন্ত পড়ে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বের করলেন। এই অবস্থা ছিল মক্কায়। আল্লাহর নবী তার সাথীদেরকে বাঁচাবার জন্য কি করতে পারেন? তিনি এই অবস্থায় আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, তুমি আমার এই সাথীদের একটি স্থান তুমি করে দাও, একটি জায়গা তুমি করে দাও, যেখানে আমার এই সাথীরা তোমার নাম নিয়ে বাঁচতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের এই জায়গা এবং তাদের এই আশ্রয় পাওয়ার জন্য নবম নববীতে ২৬ অথবা ২৭ শাওয়াল তায়েফে যান। এই তায়েফ ছিল তার ছোটবেলার জায়গা, এখানেই তিনি ৬টি বছর কাটিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের তিন সর্দার আব্দিয়ালিল মাসউদ হাবিব এর প্রত্যেকের পিতার নাম ছিল আমর ইবনে উমাইর ইবনে আউফ। এরা মক্কার সঙ্গে কুরাইশদের সঙ্গে আত্মীয়তায় তারা জড়িত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, রাজা আয়াবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলেন। তদনীন্তন আরব সমাজে দস্তুর ছিল, কোন ব্যক্তি বা কোন দল যদি কোন জাতির কাছে আশ্রয় চায়, তাদের নীতি আর আদর্শ ছিল তারা আশ্রয় দিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আশ্রয়ের জন্য এই তায়েফ গেলে তায়েফের এই সর্দাররা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিতে অস্বীকার করল, আশ্রয় দিতে অস্বীকার করল এই মুসলমানদেরকেও। তারা বুঝিয়ে দিতে চাইল যে আমরা আশ্রয় তো দেব না, এখানে যদি আসো তাহলে কি অবস্থা হবে। তারা তাদের গোলাম এবং বান্দিগুলোকে লিলিয়ে দিল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, পাথর মারতে শুরু করে দিল, বলে দিল দেখো এই পাথরগুলো যেন বুকের উপরে না লাগে, বুকের থেকে নিচে যেন লাগে, আর রাস্তায় পাথর খেয়ে যেন এই মানুষ দুটো হযরত যায়েদ এবং এই মুহাম্মদ যেন গড়াগড়ি খেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাথরের আঘাতে জর্জরিত হলেন, এরপরে এই মক্কা থেকে আর ফিরে আসতে পারছেন না। তার কারণ মক্কাবাসীরা জেনেছে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছে আর তায়েফবাসীরা তাকে আশ্রয় দিচ্ছে না, অতএব এই মুহাম্মদকে আর মক্কায় ঢুকতে দেওয়া হবে না, একে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মুতআম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার এক অংশের একটি ছোট্ট গোত্রের তিনিও ছিলেন সর্দার। মুতআম ইবনে আদি বললেন মসজিদে হারামের সামনে এসে, আশ্রয় দানের অধিকার আমারও আছে আর এই আরবরা আশ্রয় দিয়ে এসেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কারই সন্তান, আমি তাকে আশ্রয় দেব। সেই সময়কার ভয়াবহতা দেখে তার ভাই ব্রাদার কুরাইশরা পর্যন্ত আতকে উঠেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে মক্কায় যে আগুন জ্বলবে সেই আগুন নিভাবার মতো ক্ষমতা কুরাইশ এই বনু হাশিমের নাই। তারা হিম শিম খাচ্ছিল। মুতআম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশ্রয় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধীরে ধীরে মক্কায় প্রবেশ করেছেন, অসহায় অবস্থা, একদিকে স্ত্রী নেই যার কাছে তিনি উপস্থিত হয়ে আন্দোলনের ক্ষেত্রে যেখানে তার ব্যর্থতা অথবা যেখানে তিনি পরিশ্রান্ত হতেন সেখানে তিনি তার কাছ থেকে শুনতেন আশার বাণী, সেই স্ত্রী নেই। অন্যদিকে মুসলমানদের ঘরে ঘরে তাদের অত্যাচার হচ্ছে, এই অবস্থায় তিনি কি করতে পারেন। মক্কায় পৌঁছাবার পর কিছুদিন ধরে তিনি প্রত্যক্ষ করলেন যে মক্কা ছাড়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। চিন্তা আর দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর এলো, জ্বর ভারাক্রান্ত, অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হাতিমে কাবা, কাবার উত্তর দিকের গোল যে জায়গাটি দেখা যায়, এই জায়গা ছিল, এই জায়গাটায় থাকতেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কাবা এবং মসজিদে হারাম ঝাড়ু দিতেন, তাকে সেখানে থাকার জায়গা দেওয়া হয়েছিল। তার কাছে তিনি চলে আসেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, কেউ তা জানত না। তিনি কিছুক্ষণের জন্য পরিচর্যা করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এই ঘুম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডাকলেন, কুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ঘুম নয়, জেগে যান, সজাগ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আওয়াজটি আমার মনে হলো বিশাল এক নদী, যে নদীর ওই পার থেকে কেউ যেন আমাকে ডাকছে। আমি বুঝতে পারলাম না, আমি কি সজাগ, আমি কি সত্যি স্বপ্ন দেখছি না আমি আওয়াজ শুনছি। আবার ডাক হলো, কুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি জাগুন। আমি তখন চোখ খুললাম, স্পষ্ট আমার মনে হলো সত্যই আমাকে কেউ ডাকছে, আর ডাকার আওয়াজ আমার কানে আসছে। তৃতীয়বার আবার যখন শুনলাম, কুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি জাগুন, আমি পুরোপুরি জেগে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমি দেখি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে। তিনি আমাকে বললেন, ইযহাব মাই, হে নবী, আপনি আমার সঙ্গে আসুন। আমি এলাম। তিনি আমাকে জমজমের কুয়ার কাছে নিয়ে হাজির করলেন। আমার এই গলা থেকে শুরু করে পেট পর্যন্ত চিরে ফেললেন, আমার হৃৎপিণ্ডকে বের করলেন, জমজমের পানি দিয়ে আমার এই হৃদয়কে ধুয়ে দিলেন এবং আবার সব যথাস্থানে রেখে দিলেন, হাড়টি বুলিয়ে দিলেন। আমি চেয়ে দেখলাম কেবলমাত্র একটি দাগই বাকি আছে, আর কোনো জ্বালা যন্ত্রণা এবং আমার কোনো ক্ষত নাই। জিব্রাইল বললেন যে আসুন। আমি এলাম। দক্ষিণ দিকের একটি খাম্বার সাথে একটি প্রাণী আমি বাধা দেখলাম, দেখতে সেটা ঘোড়ার মতোই। দুনাল ফারাসে ফাওকাল হেমার, এই জানোয়ারটি ঘোড়ার চেয়েতে একটু ছোট এবং গাধার চেয়েতে একটু বড়। ইউকালু লাহু বোরাক, জিব্রাইলের কাছে শুনলাম এই প্রাণীটির নাম হচ্ছে বোরাক। এই বোরাকে আমি চড়লাম। এই বোরাকে চড়ার পর জিব্রাইল আমার সামনে ছুটতে লাগলো। জিজ্ঞাসা করলাম, কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, যা আজকে আপনাকে আল্লাহর নির্দেশে আসমানের সফর করাবো, আবার এখানেই আবার আপনাকে নিয়ে আসব। চললেন। কিছু দূর যাওয়ার পর এই বোরাকের গতি থেমে আসছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, আমাকে তো আসমানের সফরের কথা তুমি বলেছ, কিন্তু এই বোরাক থামছে কেন? তিনি বলছেন, একটু অপেক্ষা করুন, এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাব যেখানে আপনি ছোট্টবেলায় এসেছেন আর আসেন নাই। ওই শহরের কাছে যখন আসলো, বোরাক থেমে গেল, বোরাক ঘোড়ার গতিতে চলতে শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, আহাজা ইয়াসরাব, এটা কি ইয়াসরাব? মদিনার পুরনো নাম হচ্ছে ইয়াসরাব। জিব্রাইল বললেন যে হ্যাঁ, এটাই ইয়াসরাব। জিজ্ঞাসা করলেন, এই মদিনায় আমাকে থামানো হলো কেন? তিনি বললেন যে আশ্রয়ের জন্য আপনি কাঁদছেন, মুসলমানদের যে আশ্রয়ের জন্য আপনি দিবারাত্র কেঁদে কেঁদে হয়রান হচ্ছেন, দেখে দেন আপনার আশ্রয়ের জায়গায় এই মদিনা মুনাব্বারা, এখানে আপনাকে হিজরত করে আসতে হবে, আপনার সাথীরা আপনার আগে আসবে, এখানে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, এরপরে আপনিও এখানে আসবেন। এই আপনার দারুল হিজরত, হিজরতের এই জায়গাটা, এই মেয়েরাজে আপনাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি আদিষ্ট হয়েছি। এখানে আপনার মসজিদ হবে, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, সকলেই ওই উটের দড়ি থামিয়ে দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থামুন, এখানে এখানে আপনাকে রাখতে চাই। কিন্তু আল্লাহ নবী থামেন নাই, তিনি বারবার বলেছিলেন আমার উট কোথায় থামবে, তার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন উটকে দিয়ে রেখেছে, অতএব উটকে যেতে দাও। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যেখানে এই মদিনা মুনাব্বারার মসজিদ, এইখানে এসে এই উট থেমেছিল, তার কারণ মেহরাজের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল যে এটাই হচ্ছে আপনার মসজিদ, আপনার সাহাবাদের কবরস্থান হবে এই জায়গাতে, এইখানে আপনার বাড়িঘর হবে, আর এই চতুর্দিকে আপনার সাহাবায়ে কেরামরা থাকবে। এই পুরো নীল নকশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিরাজে এই সময়ে দেখানো হয়। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রিত এই ইয়াসরাবের সবকিছু দেখে এরপরে আবার রওনা হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একটি কান্না শুনতে পান, জিব্রাইলকে বলেন হে জিব্রাইল ওই যে কাঁদছে। কান্নায় ভেঙে পড়েন, কান্নায় শুনতে আপনি চান না যে কাঁদে, তার সাহায্যের জন্য আপনি অগ্রসর হন। এই সুযোগ পেয়ে ইহুদিবাদ ওই কাঁদছে, এই ইহুদিয়াত ইহুদিবাদ একটি আওয়াজ হয়ে কাঁদছে, আপনি যদি এই বোরাকের গতি ওই দিকে করে দিতেন তাহলে এই মেরাজ এখানেই শেষ হয়ে যেত। ইসলাম প্রচারের পরে ইহুদিদের পরাজয় হবে, আর পরাজিত ইহুদিবাদ পরাজয়ের জন্য কাঁদছে। অতএব হে আল্লাহর নবী, আপনি শুধু বলেছেন কিন্তু বরাক যে ওই দিক করেন নাই, এটাই আপনার সৌভাগ্য। এরপরে তিনি আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আর একটি কান্না শুনতে পান, তিনি বলেন জেব্রাইল কিসের কান্না? ইয়া নবী আল্লাহ, কান্না শুনে আপনার অন্তরে ব্যথা হয়, এই ব্যথা আছে বলেই ওরা সুযোগ পায় এই কান্না, এটা হচ্ছে খ্রিস্টবাদের কান্না। ইসলাম প্রচারের পরে খ্রিস্টানরা যে পরাজিত হবে, খ্রিস্টবাদের যে পরাজয় হবে, এই পরাজিত খ্রিস্টবাদ কাঁদছে, আপনি ওদিকে যাননি, ভালো করেছেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান অষ্টাদশী একটি সুন্দরী মহিলা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির অন্ধকারের মধ্যে একটি মাত্র মহিলার এই চিৎকার শুনে জেব্রাইলকে বললেন, জেব্রাইল একটু জোর করে ডাকলেন, কিন্তু আজ কথা আছে, জেব্রাইলের কথা ছাড়া তিনি কোথাও থামবেন না। বললেন হে জেব্রাইল অন্তত পক্ষে এই মেয়েটাকে উদ্ধার করো। তিনি বললেন ইয়া নবী আল্লাহ, মুখে শুধু বলেছেন থামেন নাই, এটাই হচ্ছে আপনার সৌভাগ্য। শয়তান মানুষকে প্রতারণা করে, আপনাকে প্রতারিত করতে পারে নাই, যেহেতু আপনি নারীদের সম্মান দেন আর তাদের দুর্দশায় আপনি জীবনভর সাহায্য করেছেন, তাই শেষবারের মতো শয়তান একটি অষ্টাদশী অনিন্দ সুন্দরী হয়ে বিপদের ভান করে এই মেরাজ থেকে আপনাকে বিরত রাখতে চেয়েছিল, আপনি এই চিৎকারে থেমে যান নাই, এটা আপনার সৌভাগ্য। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হতে থাকেন। এরপরে তিনি বাইতুল মুকদ্দাস পৌঁছে যান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার এই বরাককে একটি জায়গায় বাঁধেন যেখানে উট এবং ঘোড়া বাঁধা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই মসজিদের দরজায় পৌঁছে গেছে। যে দেখেন সকল নবীরা দাঁড়িয়ে গেছেন, যেমন এখন নামাজ পড়বেন, কেবলমাত্র ইমাম সাহেবের আসতে যেন বাকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হাঁটাহাঁটি করছেন আর জিব্রাইলের অপেক্ষা করছেন। বোরাক বেঁধে জিব্রাইল চলে এসেছেন আর বলছেন, আমাদের দুইজন, আমরা তো দুইজন পিছনে দাঁড়াবো, এছাড়া তো আর জায়গা দেখছি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনি জায়গা দেখছেন না? বলে, না, কত জায়গা তো দেখছি না। তিনি ইশারা করে বললেন, ওই সামনের ইমামের জায়গাটা খালি না, ওখানে কেউ দাঁড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গাটা তো খালি, আজ ওই জায়গাটা আপনাকে দিয়ে পূরণ করা হবে। আনতা ইমামুন নবিজ্জিন, এই সকল ইমামরা হবে আজ আপনার মুক্তাদি, আর আজ হবেন এই সমস্ত ইমামদের, সমস্ত নবীদের আপনি ইমাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথায় আম্বিয়ায়ে কেরাম পিছনের দিকে তাকিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীরা একযোগে আল্লাহর নবীকে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী সামনে গেলেন এবং সেখানে সামনে দাঁড়িয়ে ঠিক সেইভাবে দুই রাকাত নামাজ পড়ালেন যেভাবে আজকে আপনারা জুমার দুই রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের নিজেদের নামাজকে ভুলে গিয়ে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রাকাত নামাজ পড়ল। অনেক লোক বলে থাকে এটা ফজরের নামাজ ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ এখনই তো এই মেরাজি তো জোহর আসর মগরেব এশা হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যেটাকে ফজর বলা হয়, জোহর বলা হয়, আসর বলা হয়, এখনো তো হয় নাই, এর আগে ফজরের নামাজ হলো কি করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনীর ভিতরে অনেক এমন কিছু ঢুকানো হয় যা শুনতে যেমন হাসিও লাগে, অযৌক্তিক। যা হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ সেইভাবে পড়ালেন। আম্মানি জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনদাল বাইতে মাররাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই নামাজ আমি নিজে আবিষ্কার করিনি, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ঘর কাবার পাশে দাঁড়িয়ে আমাকে দুই দুইবার নামাজ শিক্ষা দিয়েছেন। হে উম্মত, আমি তোমাদেরকে জিব্রাইলের নামাজ যেভাবে আমি দেখেছি সেইভাবে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি। সেই রকমের দুই রাকাত নামাজ এই বাইতুল মুকদ্দাসে তিনি পড়ালেন। পড়াবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আম্বিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি গ্লাসে করে দুধ দিল, একটি গ্লাসে মধু দিল, আর একটি গ্লাসে শরবত দিল। দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটার মধ্য থেকে তিনি দুধ তুলে নিলেন। সকল নবীরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, বললেন, ভাই তুমি জিতে গেছো, এই রাস্তায় কোথাও আর তুমি ঠকবে না। তার কারণ আমরা এই তিনটি এজন্য দিয়েছিলাম যে এই তিনটি পানীয়ই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি, দুধ তিনিই তৈরি করেছেন, মধু তিনিই তৈরি করেছেন, শরবত তারই, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুধকে পছন্দ করেন। আমরা ভাবছি এই রকমের প্রচ্ছন্ন অনেক পরীক্ষা করতে পারে মালায়েকারা, ফেরেশতারা, তুমি কোথাও ঠগে যাও কিনা, এই জন্য এই পরীক্ষা করছিলাম। যা হোক, তুমি দুধ তুলে নিয়েছো, এর দ্বারাই বুঝতে পারছি ফেরেশতারা অন্তত পক্ষে তোমাকে আর কোথাও ঠগাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শুভেচ্ছা নিয়ে বাইরে বেরোলেন, বাইতুল মুকদ্দাসের উপরে উঠলেন। দেখেন সেখানে এক সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তিনি প্রথম আসমানে যখন পৌঁছালেন দরজায়, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজা খোলার জন্য যা করতে হয় তাই তিনি করলেন, আওয়াজ দিলেন, ভিতরের থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, জিব্রাইল, তোমার সঙ্গে কে? বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভিতর থেকে জবাব এমন করে আসছিল যেন এরা আমার জন্য অপেক্ষা করছে, যাবি যাবো আর দরজা তারা খুলে দেবে। দরজা খুলে দিল, আমি সালাম করলাম, সকল দিক থেকে আমার প্রতি এই সালামের জবাব আসলো। দেখলাম সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে আছেন এবং তার ডান দিকে অনেক আদম সন্তান, বাঁ দিকে অনেক আদম সন্তান। ডান দিকের এই মানুষগুলো দেখলে খুব সুন্দর, চেহারা তাদের ভালো, খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যে আছে। তাদের দিকে যখন তিনি তাকান, হাসতে থাকেন। বাঁ দিকে আরো অনেক আদম সন্তান আছে, তাদের দুঃখ দুর্দশা দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কেঁদে ফেলেন। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, হে জিব্রাইল, কারণ কি, এ ব্যাপার কি? তিনি বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সকল সন্তান এ পর্যন্ত ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, এই জান্নাতি সন্তানদের দিকে চেয়ে তিনি হাসেন, আর জাহান্নামে যাদেরকে পাঠাবেন, যারা জাহান্নামের জন্য আমল করেছে তাদের দেখে যখন তিনি দেখেন তখন তিনি কাঁদতে থাকেন। এই হাসি আর কান্না কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম আকাশে যে যা কিছু দেখেছিলেন এইগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি উপদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সঙ্গে অগ্রসর হয়ে দেখেন এক শ্রেণীর মানুষ, দেখতে তাদের ভালোই মনে হচ্ছে, দারুণ ক্ষুধার যন্ত্রণা, এই যন্ত্রণায় তারা পচা গোশত খাচ্ছে, যে গোশতে পচা তো পচাই বটে এবং এত দুর্গন্ধ যে বহু দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণায় তারা এই পচা গোশত গুলো খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এরা কারা? তিনি বললেন, তোমার উম্মতের মধ্যে যে সকল বিবাহিত পুরুষ জেনা করবে এবং যে সকল বিবাহিতা স্ত্রীরা জেনা করবে তাদের শাস্তির সবচেয়ে ক্ষুদ্রতম শাস্তি হচ্ছে এই, বাকি জাহান্নামের মধ্যে আর যা হবে সেটা জাহান্নামে পরে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ, দেহ তাদের মানুষের মতো কিন্তু তাদের মুখটা উটের মতো, এই বিরাট উট তার গোটা গলাটা যেন তার গলায় লাগিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষুদ্র মানুষ কিছুই করতে পারছে না, সামান্য একটু নড়াচড়া করছে আর চিৎকার করছে। জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমাকে এ দিয়ে কি বোঝানো হচ্ছে? তিনি বললেন, তোমার উম্মতের মধ্যে তারা যারা ইতিমের মাল ভক্ষণ করেছে, ইতিমের মাল খেয়েছে, জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো হবে তার সবচেয়ে ছোট্ট একটি শাস্তি হচ্ছে এই যে এদের মুখগুলো উটের মুখের মতো হয়ে যাবে, মুখের ভারে এই দেহ নিয়ে তারা লড়াচড়া করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হলেন, দেখতে পান এক শ্রেণীর মানুষ, তাদের সর্বাঙ্গে এক রকমের চর্মরোগ, তাদের নখগুলো তামার, এই তামার নখ দিয়ে তারা গোটা গাকে চুলকায় ছিঁড়ে ফেলছে, তবুও তাদের এই গায়ের যন্ত্রণা নিবৃত হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে যারা হিংসায় মরে এবং গীবত করে, অর্থাৎ ঈর্ষাকারী এবং গীবতকারীদের শাস্তি হচ্ছে এই, এটা হচ্ছে সবচেয়ে কম, জাহান্নামে দেখবে এর বাকিটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নোকগুলো তামার আর এই চর্মরোগের এখান থেকে আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ তারা আগুন খাচ্ছে। জিজ্ঞাসা করলেন, খুদার যন্ত্রণায় এর আগুন খাচ্ছে কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এ হচ্ছে আপনার উম্মতের তারা যাদের উপরে যাকাত এবং ফিতরা ফরজ হয়েছে, অথচ তারা যাকাতও দেয় না ফিতরা দেয় না, তারা প্রচন্ড ক্ষুধায় এই আগুন খাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান একটি কালো পাথর সামান্য একটু ছিদ্র হয়ে গেল, সেই ছিদ্রের ভিতর থেকে বিরাট একটি গাভী বেরিয়ে আসছে। এই সামান্য ছিদ্রের ভিতর থেকে গাভী বেরিয়ে আসার পর এই গাভীটি আবার ওই ছিদ্রের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দিয়ে আমাকে কি বিজনে হচ্ছে? তিনি বললেন, আপনার উম্মতের মধ্যে অনেক লোক থাকবে চগলখোর, এখানে এক রকমের কথা বলে আর ওখানে এক রকমের কথা বলে, এই ভাইয়ের কাছে এক রকমের কথা বলে ওই ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে। এই চগলখোররা যখন দুই জায়গাতে দুই রকমের কথা বলে গন্ডগোল বাঁধিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। এই যখন খুনাখুনি আর আগুন লাগতে শুরু করবে, তখন সে মনে মনে লজ্জিত হবে যে এই কথাটা আমি না বললেও তো পারতাম, এই কথাটা আমি কেন বললাম, এই ভাই ভাই এখন খুনাখুনি শুরু হয়ে গেল, এই কথাটি আমি কেন বললাম, এই কথাটা বলার জন্যই আজ পাড়ায় পাড়ায় আগুন লাগালাগি শুরু হয়ে গেল। এই লজ্জিত চগলখোরদের অবস্থা, এটাই তোমাকে বুঝানো হচ্ছে যে সামান্য একটি কথা দিয়ে লাগিয়ে দিয়েছে আগুন, কিন্তু ওই আগুন আবার সে নিজে নিবাতে চায় আর নিবাতে কোনোদিন পারবে না। যেমন সামান্য ছিদ্রের ভিতর থেকে গাভীটি বেরিয়ে এলো, কিন্তু ওই সামান্য ছিদ্রের ভিতরে যখন গাভী আবার প্রবেশ করতে চাইছে আর প্রবেশ করতে পারছে না। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান বিরাট এক শ্রেণীর মানুষ, দেখতে খুবই সুন্দর, খুব চেহারা তাদের ভালো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুক, এই বর্ষি, এই বর্ষির মতো গোল গোল হুক দিয়ে তাদের জিভভায় গেঁথে টেনে বের করা হচ্ছে এবং কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, ঠোঁটে হুক লাগানো হচ্ছে, টানা হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যে টানা হচ্ছে, মুহূর্তের মধ্যে কাটা হচ্ছে, যন্ত্রণায় তারা ছটফট করছে। জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এটা কি? বলে, হুজুর আপনার মৃত্যুর পর এক দল বক্তা দুনিয়ায় তৈরি হবে, মুফাসসিরে কোরআন, ওয়াইজ, তারা কি দিয়ে ওয়াজ করে, তাদের এই কথাগুলো কোরআন হাদিসে আছে কিনা খবর নাই, মানুষের কাছে ওয়াজ করে মিথ্যা কাহিনী দিয়ে, মানুষের কাছে ওয়াজ করবে মিথ্যা হাদিস দিয়ে, মানুষের কাছে ওয়াজ করবে যা কোরআন এবং হাদিসে নাই, এই সকল বিরাট বিরাট ওয়াইজদের এই অবস্থা হচ্ছে। খুতাবা উম্মতিক, এরা কোরআন দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ করে না, বলছেন এরা কোরআন পড়বে কিন্তু কোরআনের যে অর্থটা করবে ওই কোরআনের আয়াতের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নাই। আপনারা বুখারী শরীফ কিনে পড়বেন, আজিজুল হক সাহেবের বুখারী শরীফ, তার ভিতরে এমন অর্থ করা হয়েছে যে কোনো সম্পর্ক নাই। ইমাম বুখারীর মৃত্যুর শত শত বছর পরে কেউ জন্মগ্রহণ করেছেন, তার সমালোচনা উনি ওই কিতাবের মধ্যে এনেছেন, কোরআন শরীফের তফসির করার মধ্যে তারপরে অনেকের নাম এসে সেখানে তফসিরে নাম, মানে কোরআন শরীফ তার হচ্ছে তফসির আর নাম হচ্ছে আরো বেশ কিছু লোকের, কোরআনের ওই আয়াতের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই। আবার কোরআনের মধ্যে মূল নীতি হিসাবে যাদের নাম বলার কথা বলা হচ্ছে তাদের নাম বলে না, যেহেতু চাকরি থাকবে না। কোরআন শরীফের মধ্যে নাম বলা হয় নাই কিন্তু স্বভাব বলা হয়েছে। কিন্তু সেই স্বভাবের কথা দিয়ে যদি তফসির করা হয় তাহলে টেলিভিশনে চান্স পাওয়া যাবে না। টেলিভিশনে এমন লোককে চান্স দেওয়া হয়েছে যে কাদিয়ানি, আপনারা খবরের কাগজে পড়েছেন এবং আগামী দিনেও পড়বেন, যে এই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের যাকে ইনচার্জ করা হয়েছে মাওলানা আব্দুল্লাহ উল একজন কাদিয়ানি, সৌদি আরব জানতে পেরে দস্তুর মতো ওইখান থেকে প্রোটেস্ট করেছে যে এই লোককে সৌদি আরবে ঢুকতে দেওয়া হবে না এবং ওআইসির সদস্যপদ তোমার ক্যান্সেল হয়ে যাবে, বিবেচনা করো। বাংলাদেশ সরকার হয়তো জানতে পারে নাই, এখন জানতে পেরে একটা কিছু করছে, তাদেরকে থামতে তো বলেছে, অন্তত পক্ষে দেখা যাক কি হয় না হয়। কাদিয়ানি একটাকে ইসলামী ফাউন্ডেশনের বানিয়েছে, এই বাংলাদেশের লোকের কেউ জানে না, আজও আমরা পাই নাই, গতকালকে টের পেলাম। মাওলানা আব্দুল আউয়াল এই কাদিয়ানিকে করেছে। এই যাদের নাম নিতে হবে তাদের নাম না নেয় না, যেহেতু যদি নেয় তাহলে যদি চাকরি না থাকে। হাদিস বর্ণনা করার সময় যাদের সমালোচনা করতে হবে তাদের সমালোচনা করে না, তার কারণ ওই মজহাবের লোক বেশি, যদি আবার বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। এভাবে পাশ কাটিয়ে যে সকল লোকেরা বক্তব্য রাখে এবং পাশ কাটিয়ে যে সকল লোকেরা তফসির করে, আল্লাহর নবীকে দেখানো হলো সেই দিন তাদের জিহ্বা টেনে বের করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে, তাদের ঠোঁট টেনে লম্বা করা হবে এবং কেচি দিয়ে কাটা হবে। এরপরে তিনি দেখতে পান দূরে একটি বিরাট মটকার মতো কালো, কাছে গিয়ে দেখতে পান যে একটি মানুষ বিরাট মটকার মতো তার পেট হয়েছে, পেটের মধ্যে সাপ বিচ্ছু অনেক কিছুই আছে, সেগুলো দংশন করছে আর লোকটি চিৎকার করছে। জিজ্ঞাসা করলেন এ কি? এই হচ্ছে সুদখোরের সামান্য শাস্তি, আর বাকিটা জাহান্নামে হবে। এত কিছু বলার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের বাইরে আর কিছু দেখার সময় নাই, আর দেখতে ইচ্ছে হচ্ছে না, জাহান্নামটাই আস্ত দেখাই দাও, আমি এখন আস্ত জাহান্নামই দেখতে চাই। জাহান্নামের কাছে হাজির করা হলো এমন একটি লোক, সেখানে তিনি পেলেন, তাকে যেন সালাম দিতে বড় কষ্ট হলো, অথচ সকল ফেরেশতারা সালাম সালাম করেছেন, আনন্দিত হয়েছেন, কিন্তু এই লোকের সালাম শুনে আনন্দিত হওয়া তো দূরের কথা, ভয় হয়। জিজ্ঞাসা করলেন এই লোকটাকে, বলি এই লোকটাই তো এই দোজখের দারোগা। ওয়ানাদাও ইয়া মালিকুল ইয়াকযী আলাইনা রাব্বুক, এই দোজখের সবচেয়ে বড় কর্তা, যত নিজেকে ভালো করা সম্ভব এই ভালো করেই আপনাকে সালামটা দিয়েছে, আর এতেই আপনি ঘাবড়ে গেছেন? এই যদি অবস্থা হয় তাহলে উম্মতের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের আযাব দেখলেন, আর এই সবকটাকে ওখানে আবার জ্বলতেও দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসমান অতিক্রম করলেন। সবচেয়ে বিশুদ্ধ রওয়ায়েতে চতুর্থ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়, আর সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম দিয়ে জবাব নিয়ে বললেন, যাচ্ছেন তো? আমার উম্মত খুব পাজি ছিল, আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছি সবই কম, কিন্তু আমার উম্মত কিছুই করে নাই, আর আপনার উম্মত তো শেষ জামানার উম্মত, দুর্বল হবে, একটু ভেবেচিন্তে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম আকাশে উঠে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে পান। দেখতে পান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চতুর্দিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা দাদু দাদু করে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে খেলছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? বললেন যে সকল সন্তান নাবালিগ অবস্থায় মুসলমানদের মারা যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এখানেই তারা থাকে, আর তিনি তাদের রক্ষণাবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে এরাই খেলা তিনি খেলা করেন এবং তারাও এই দাদুর সঙ্গে খেলা করে। যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের পিতা আর এই সন্তানরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি। এই খেলা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য হাদিসে আছে হাজা গিলমান, এরাই হবে বেহেশতের ভিতরে এই ছোট্ট ছোট বাচ্চারা যাদের খেলা তোমরা দেখতে পছন্দ করো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, সালাম দিলেন। এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পান একটি ঘর, ঠিক কাবা ঘরের মতো এক দরজার একটি ঘর। এখান থেকে 70,000 ফেরেশতা একসঙ্গে বেরিয়ে এলো, আবার 70,000 ফেরেশতা ওর ভিতরে ঢুকছে। বলা হচ্ছে হে রসুল, এই 70,000 ফেরেশতা যে ঢুকছে আর এই 70,000 ফেরেশতা যে ওর ভিতর থেকে বেরোচ্ছে, এই এটা প্রতিদিন এই রকমের হয়, এই 70,000 ফেরেশতা আর ওতে যাবে না, আর ওই যারা গিয়েছে ওরা আর কোনোদিন বেরোবে না। এভাবে বাইতুল মামুর বলা হয় এই ঘরটাকে। অনেক কিংবদন্তি বলা আছে যে এই বাইতুল্লাহ, এর উপরে হচ্ছে বাইতুল মামুর আর নিচে হচ্ছে বাইতুল্লাহ, সব মিথ্যে কথা। যা হোক, এই বাইতুল মামুরের পাশেই দেখেন তিনি দুটো নদী, নাহরান জাহেরান ও নাহরান বাতনান, দুটো নদী দেখতে পান। একটা নদী অত্যন্ত সুন্দরভাবে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো ময়লা কোনো আবর্জনা কোনো কিছু যেন ঢুকতে না পারে, গোটা নদীটাকে কাভার করা, এত সুন্দর। জিজ্ঞাসা করলেন এর মধ্যে কি, বলে এর মধ্যে একটা নদী, বলে ওটার মধ্যে কি, বলে ওটাও একটা নদী, বলে দেখাও। ওই কাবার যখন স্মরণ হল, দেখতে পেলেন একটার মধ্যে মধু আর একটার মধ্যে দুধ। তিনি বললেন যে এই মধু আর দুধ কিয়ামতের দিন তোমার উম্মতকে এই মধু আর দুধ যে যেটা পছন্দ করে তার থেকেই তাদেরকে পান করানো হবে। অন্যদিকে আর দুটো নদী দেখেন খোলা, বলেন এই দুটো নদী কি, নাহরান জাহেরান হাজা নীল উম্মা ফরাত, এটা ওই পৃথিবীর নদীর মতোই নদী, একটার পানি মিষ্টি তো অন্যটার পানি লোনা। এটা রাখা হয়েছে কেন, বলে এরও কাজ সেই দিন দেখতে পাবে, এটা হচ্ছে ওই পানির মতো আর এই দুটো হচ্ছে আসল এবং মধু এবং দুধ। এরপরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন আরো চলুন, চললেন। এরপরে তিনি পৌঁছালেন এক জায়গায়, জিজ্ঞাসা করলেন এ কি, বলে এটা সামনে জান্নাত, জান্নাতে তিনি গেলেন। সেখানে তিনি বিচরণ করলেন, সেখানে দেখতে পেলেন একটি বড়ই গাছ। এই বড়ই গাছ সুরে আন-নাজম 13-18 পর্যন্ত, ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد رآه من آيات ربه الكبرى بروي গাছ দেখতে পান, তার পাতা হাতির কানের মতো বিরাট। এই যে গাছ তিনি দেখতে পেয়েছিলেন, সোনালি রঙের পাতা, তার উপরে এক আলো বিচ্ছুরিত হচ্ছিল, যে আলো আল্লাহর নবী বলেন পৃথিবীতে আমি কোনোদিন আমার জিন্দিগিতে ওই রকমের আলো আমি দেখি নাই। এই আলো দেখার পর এখানে হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন এবার একটু চলুন। জান্নাত থেকে বেরিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর বললেন শোনেন, এই যে বড়ই গাছ এর থেকে একটু এসেছি, এরপরে আর ওদিকে আমাদের যাওয়ার কোনো কায়দা নাই, এরপরে আপনি যান, এরপরে আপনি একাকি যাবেন। হাদিসে শব্দ এসেছে রফরফ, এই রফরফ কি, রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিয়েছিলেন লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, এমন কোন ভাষা নাই যা দিয়ে আমি তোমাকে বুঝাবো, আর এমন কোন বুঝবার ক্ষমতা নাই, যদি আমি বুঝতে পারতাম আর তোমরা তা বুঝে যেতে, এই রকমের বুঝও নেই। শুধু জেনে রাখো ওটা এমন একটি জিনিস ছিল যার নাম রফ রফ। এ নিয়ে অনেক কাহিনী তৈরি হয়েছে, আমি আগেই বলেছি যে এর কয়টি সহি আর কয়টি নয়। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে থেমে যান, আল্লাহ রাব্বুল আলামিন থামতে বলেন, অনেক কথা আছে যে আল্লাহর সঙ্গে দিদার হয় একবারে বুকে বুকে মিলে যায় এমন হাদিসও আছে বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে দেখে ফেলেন এর চেয়ে জঘন্য মিথ্যা কথা আর নাই। আপনারা বুখারী শরীফ কিতাবু তাফসীর সূরা নাজম সেখানে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা এই যে নাজমের আমি পড়েছি আয়াত এখানেই আপনি পাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি কি জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহকে দেখেছেন? মা আয়েশা তখন বলেছিলেন, লাকাদ কাফা শারি, তোমার এই কথা শুনে আমার গায়ের প্রতিটি পশম দাঁড়িয়ে গেছে। কি অসম্ভব কথা বললে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, কে বলেছে? মান ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু ফাকাদ আযামুল ফরিয়্যা, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এর চেয়েতে বড় ফেরেববাজ, এর চেয়েতে বড় ধোকাবাজ দুনিয়ার বুকে আর কেউ নাই। অথচ মেরাজের বক্তৃতায় আজ পাবেন ঘরে ঘরে বক্তব্য রাখছে যে আল্লাহর দিদার হয়েছে, রসুলের দিদার হয়েছে আল্লাহর সঙ্গে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিতাবের নাম বুখারি, বাংলা তর্জমা হয়েছে কিতাবু তাফসীর সম্ভবত চতুর্থ খণ্ড, সুরার নাম সুরা নাজম, হাদিসটি পড়ে দেখুন। এরপরে তর্জমা হয়েছে মুসলিম সম্ভবত প্রথম খণ্ড, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা। আর একটি আয়াত কাব কাউসাইন আও আদনা সহি মুসলিম, সেখানে একজন তাবেঈ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আমরা যদি আল্লাহর নবীকে পেতাম তাহলে একটি কথা জিজ্ঞাসা করতাম। জিজ্ঞাসা করলেন কি? যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন কিনা। আবু যর গিফারী বললেন, আশ্চর্যের ব্যাপার, অন্যকে কেন, আমি নিজেই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আল্লাহর নবী বলেছিলেন আমি আল্লাহকে দেখতে পাই নাই, কেমন করে দেখব, তিনি তো নূর আর নূর। মুসলিমেই আপনি পাবেন। অথচ আজ এই বক্তৃতা হচ্ছে যে আল্লাহর নবীকে দেখেছেন। এরপরে পাঁচ বক্ত নামাজ আল্লাহ তার কাছে প্রথম পঞ্চাশ কমিয়ে কমিয়ে পাঁচ বক্ত নামাজ নাজেল করেন। আর সুরায় বাকারা খাওয়াতিমু সুরাতুল বাকারা অর্থাৎ 284 নম্বর আয়াত থেকে 286 নম্বর আয়াত পর্যন্ত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়াত ওইখানে নাজিল করা হয়। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গিয়েছিলেন এইভাবে আবার ফিরে আসেন। কাহিনী অনেক দীর্ঘ, তবু সংক্ষেপে যা আলোচনা করা হলো এর ভিতরে যদি কোনো কিছু বক্তব্য থাকে ইনশাআল্লাহ সামনে আবার যে কোনো সময় তা নিয়ে আলোচনা করা যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفروني.